يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فعن عبد الله بن عباس رضي الله عنهما قال: كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال: يا غلام، إني أعلمك كلمات، احفظ الله يحفظك، احفظ الله تجده تجاهك، إذا سألت فاسأل الله، وإذا استعنت فاستعن بالله، واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك، وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك، رفعت الأقلام وجفت الصحف. أخرجه الترمذي. সন্তানদের লালন পালন সম্পর্কে আলোচনা চলছিল। সর্বশেষ আলোচনা হয়েছে তাদেরকে দিক নির্দেশনা করা, তাদেরকে নেক উপদেশ দেয়া, দিন শিক্ষা দেয়া, এ বিষয়ে গত দর্শে আলোচনা হয়েছে, তাই না? আজকেও সে বিষয়ে একটা হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন: কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাকাল, আমি একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। আব্দুল্লাহ বিন আব্বাস বয়স কম ছিল, বয়স কম। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান তখন হয়তো 14-15 বছর এরকম বয়স ছিল, কিশোর বয়সের ছিলেন। তাই এটা গোলাম মানে হচ্ছে কিশোর বয়সের বাচ্চা। তো তিনি বলছেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম, তখন তিনি বললেন: ইয়া গোলাম, হে গোলাম। ওই আমরা যাকে যাদের গোলাম বলি, গোলাম নয়, এটা গোলাম আরবিতে কম বয়স্ক বা কিশোর বয়সের বা এর আগেও বলা হয় তাকে গোলাম বলে, ছোট বাচ্চাকে বলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন: ইয়া গোলাম, হে ছেলে, ইন্নি উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটি কথা শিক্ষা দিচ্ছি। আদর করে বলতে হয়, আগে ভাগে তাকে দেখে বললেন: হে বাচ্চা শুনো। তারপরে বললেন: ইন্নি উআল্লিমুক কালিমাত, আমি তোমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছি বা শিখাচ্ছি। ইহফাযিল্লাহ ইহফাযুকা, তুমি আল্লাহর হেফাজত করো, মানে আল্লাহর বিধিবিধানের হেফাজত করো, আল্লাহর বিধিবিধান মেনে চলো, তাহলে আল্লাহ তোমার হেফাজত করবেন। কথা বুঝলেন? আমরা কি আল্লাহর হেফাজত করতে পারবো না? উদ্দেশ্য কোনটা? আল্লাহর দিন মেনে চলা, তাই না? তুমি আল্লাহর দিন মেনে চলো তাহলে আল্লাহ তোমার হেফাজত করবেন। ছোট বাচ্চাকে শিখাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এর থেকে আমরা শিখলাম বাচ্চাদেরকে নেক উপদেশ দেওয়া উচিত, আপনি ছেড়ে দিবেন শুধু খেলা তামাশা, খেলি শিখায়, শুধু খেলা শিখাবে, ডিংডং নিয়ে আসবে আর দিন শিখায় না। অহেতুক সময় নষ্ট করা এটা কিন্তু ভালো লোকের কাজ নয়। আপনি যত ভালো হবেন তত চেষ্টা করবেন অহেতুক জন্য সময় নষ্ট না হয়। কিন্তু কোনো কোনো কাজ আছে মোবাহ, নাজাইজ নয়, কিন্তু নাজাইজ বলা যায় না অনেকটা, কিন্তু আপনাকে কেয়ারফুল থাকা উচিত যেন আমি ওর অর্থহীন কাজ না করি। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের ইসলামের সৌন্দর্য হল যে সে অর্থহীন কাজ থেকে দূরে থাকবে, যেগুলো কোনো ফায়দা নেই। তাই মুসলিম সবসময় অর্থবহুল কাজ করে, যাতে রয়েছে ফায়দা, দুনিয়ার ফায়দা আখরাতের ফায়দা। কিন্তু আপনি যদি শুধু দুনিয়ার ফায়দা দেখেন আর আখরাতকে ছেড়ে দেন তাহলে তো হবে না। হ্যাঁ, কোনো কোনো ফায়দা আছে শুধু দুনিয়া, কিন্তু মুসলমান যে কোনো কাজ করবে দুনিয়ার লাইনেই কাজ করুক, যদি তার নিয়ত ভালো হয় এর দ্বারাও সে সওয়াব সওয়াব পাবে আল্লাহর পক্ষ থেকে। আমরা খাবার খাই, খাবার খাই কিনা, কাপড় পরিধান করেন, সুন্দর জুতা পরিধান করেন, মাথায় যদি চুল দেয় চুল চিরুনি বিরুনি করেন, ওই আয়নায় দেখেন কিনা, সবাই দেখে যে যেরকমই আছে মাশাআল্লাহ কয়, এটা না জায়েজ না, এটা মুবাহ। কিন্তু যদি আপনি মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, এই হিসাবে আমি কাপড়টা ময়লা থেকে মুক্ত রাখব, আমি গোসল করব নিয়মিত, হাত পা ভালো করে ধৌত করব, কাপড় পরিধান করব ভালো, মানে নিজ তৌফিক মোতাবেক সুন্দর, আসলে বেশ দামি হওয়া শর্ত না, আপনার যদি তৌফিক থাকে ছেঁড়াফেরা কাউ কাপড় পরিধান করেছেন কিন্তু চেষ্টা করবেন যেন ময়লা না থাকে, অপরিষ্কার যেন না থাকে, এটি হচ্ছে ইসলামী তাহরিম। আচ্ছা, কাপড় নিজের শরীর সবসময় গোসল নিয়মিত গোসল করবেন, মানে সবসময় মানে প্রত্যেক সবসময় নাকি প্রতিদিন গোসল করার চেষ্টা করবেন যেন শরীরে ময়লা না থাকে, শরীর থেকে দুর্গন্ধ না বয়। কারণ কিছু লোক আছে এমন, আস্তাগফিরুল্লাহ আল আযীম, মসজিদে যায় তো শরীর থেকে ঘামের গন্ধ বের হয় কিনা, কারণ ঘামের গন্ধ ইয়ে করা যায় না, সহ্য করা যায় না, হ্যাঁ তো মানা নিষেধ। যদি সিগারেট খেয়ে মসজিদে হওয়া যায় ইজনা হয়, আর এর আগে যেটা হালাল কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া জায়েজ না হয়, তাহলে ঘামের গন্ধ নিয়ে মসজিদ যাওয়া কি জায়েজ হবে? ভালো করে বুঝতে হবে, তাই আমাকে পরিষ্কার থাকার দরকার। তবে সবার গন্ধ সমান না, কেউ কেউ আছে খুব মুশকিল, এর জন্য যাওয়াই ঠিক না মসজিদে, বগল থেকে দুর্গন্ধ বেরো, বুঝতে পারছে, এ তো বলার মতো না। আমি তো মাঝে মধ্যে এরকম করি, মানে যেমন আল্লাহ আকবর বলছি তো আরেকটা কেউ হয়তো এরকম এসছে দুর্গন্ধ, মানে ঘামের দুর্গন্ধ, কষ্টমষ্ট করে আমার তো রুমাল পরা থাকে, তো কষ্ট এরকম করি আর কি, বুঝছেন, কষ্ট করে কোনোরকম সালাত পড়ি, তারপরে সাথে সাথে এখান থেকে পাল্টে যাই, দেখেন তো কি করবেন, আল্লাহ আমাদের হেফাজত করবো, বুঝার তো। তাহলে যারা সিগারেট খায় বললাম বড় মুশকিল, খবরদার এগুলো শিখাবেন বাচ্চাদেরকে, আপনি নিজে শিখবেন নিজে আমল করবেন, দুর্গন্ধ থেকে দূরে থাকবেন, সিগারেট থেকে দূরে থাকবেন, দুর্গন্ধ আর কত বলব, হারাম আর হালাল ওইটার ফতোয়া তো উলামাদেররা দিবে দিচ্ছেন, আমরাও তাদের ফতোয়া নকল করছি, কিন্তু কথা হচ্ছে আমাদেরকেও বোঝা দরকার কেন আমি এই জিনিসটা দুর্গন্ধযুক্ত জিনিসটা খাই, নাউযুবিল্লাহ। আচ্ছা, যাই হোক, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, এই নিয়তে যদি সৌন্দর্য অবলম্বন করে তাহলে এতে সওয়াব থাকবে কিনা? অবশ্যই সওয়াব থাকবে ইনশাআল্লাহ, যেহেতু এটি হচ্ছে ইসলামের তালিম। তো বাচ্চাকে আপনি শিখাবেন দিন, শিখাবেন, বলবেন ইহফাযিল্লাহ ইহফাযকা, বাবা তুমি আল্লাহর বিধিবিধান মেনে চলো। অনেকে বলে তো এখনো ছোট বাচ্চা রয়েছে একটু এদিক সেদিক করবেই, আপনি কি বলেন এই কথাটা সঠিক হচ্ছে না অঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাকে বলেন নে তুমি ছোট বাচ্চা, সইয়া সইয়া মিন্না মিন্না, কোনো অসুবিধা নেই, বলেছেন বলেছেন সরাসরি ইহফাযিল্লাহ ইহফাযকা, আল্লাহর যাবতীয় বিধান পালন করো তুমি, তাহলে রব্বুল আলামিন তোমার হেফাজত করবেন বাবা অথবা ভাইয়া, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই তো চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কিন্তু এখানে ছোট বাচ্চা হিসেবে তাকে বলছেন, ইয়া গুলাম বলেছেন, ইবনে আম্মি বলেননি, বলেছেন কি, ইয়া গুলাম ইন্নি উআল্লিমুকা কালিমাত ইহফাযিল্লাহ ইহফাযুকা ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর বিধিবিধান মেনে চলো তাহলে তুমি আল্লাহকে তোমার সম্মুখে পাবে, ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক। সবসময় আল্লাহকে তোমার সম্মুখে পাবে, আর বিশেষ করে যদি বিপদে আক্রান্ত হও আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাক শুনবে। বলেন সুবহানাল্লাহ, কথা বুঝলেন? ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে গেলেন, মাছ তাকে গিলে ফেলল, ঘটনা উদ্দেশ্য না, মাছ গিলার পরে তিনি কি বলেছেন বলেন তো, মাশাআল্লাহ, সবাই জানেন তাইলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, মাছের পেটে বলেছেন, আর কিছু বলেননি। কিন্তু আল্লাহ বলছেন, ওয়াদান্নুনি ইয যাহাব মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিল যুলুমাত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে বললেন, আচ্ছা, ওখানে ইউনুস আলাইহিস সালাম নিজে তাসবি পড়েছেন না আরেকজনকে ভাড়া করে এনে পড়িয়েছেন? ভালো করে বুঝবেন, গালি দিবেন না, সমালোচনা করবেন না, বুঝে শুনে। যে বিপদে পড়েছে সেই বলেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, লোকজনকে আনেনি ভাড়া করে, 1,40,000 বার পড়ো আর নাহলে 25,000 বার পড়ো, আমার জন্য মুসিবত দূর হয়ে যায়, আপনাদেরকে কিছু বিনিময়ে দিব, ঠিক না? ওঠিক, এটা আছে কিনা বাংলাদেশে? সব জায়গায় নাই মনে হয়, না সব জায়গায় আছে। লা হাওলা, একবার বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন এক ভাই বিপদে পড়েছে, আমি তাতে তার জন্য দোয়া করব, তাই না? আমি তাকে তার জন্য যখন দোয়া করব, আমি নিজে নিজ পক্ষ থেকে বলতে পারি, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে ভাড়া করে, আবার লোকজনের আকীদা কি বলছে, আমার মুখ না পাক তো, এজন্য হুজুরদেরকে আনাই, ওনারা পাক মুখ দিয়ে পড়বে আর আমার বিপদ দূর করবে। সবাই বলুন আউযু বিল্লাহ, এটা বলে কিনা? আমার পক্ষ থেকে বলিনি, কিন্তু আপনারা জানেন আর আমি নিজে দেখেছি, উদ্দেশ্য সে নিজেই মনে করে আমার মুখ না পাক। আচ্ছা, আল্লাহ যে বললেন সামনে দেখেন, ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে কয়েকটি অন্ধকারে ছিলেন, কয়েকটি অন্ধকারে তিনি নিমজ্জিত ছিলেন, এমনি সময়ে তিনি বলে উঠলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, ও আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সুবহানাক তোমার জাত পাক, তাহলে হক মাবুদ বর হক মাবুদ, সত্য মাবুদ একমাত্র আল্লাহ, বিশ্বাস তো আপনাদের? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে না যদি আপনার এই বিশ্বাস না থাকে। একক মাবুদ, একমাত্র আল্লাহ, আর কোন মাবুদ নেই। তাহলে যাবতীয় ইবাদত যার জন্য হবে তিনি হবেন আমাদের আল্লাহ, তাই আল্লাহ ছাড়া কোন সৃষ্টির জন্য ইবাদত সম্পাদন করা এটা হবে শিরক, যে কোনো ইবাদত, দোয়া ইবাদত, সাজদা ইবাদত, রুকু ইবাদত, কারো সামনে দাঁড়িয়ে ভক্তি নিবেদন ইবাদত, ঠিক না? সুখ কিনা আস্তাগফিরুল্লাহ আল আযীম, এসব হচ্ছে গলত। নজর নিয়াজ পেশ করা, নজর মানা, মান্নত মানা, এটাও ইবাদত কিনা? ইবাদত। এবারে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে যদি করে তাহলে এটা কি হবে? শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি দোয়া করে বলে বাবা আমাকে একটা বাচ্চা দিয়ে দাও বাবা, তো বাবার কাছে চাইল কিনা? তো এটা ইবাদত হলো না? ইবাদত কিনা ভাই? যদি বলে ইয়া আলী তুমি তোমার জায়গায় আছো ঠিকই, কিন্তু আমার সন্তান নাই আলী, বাবা আলী, ইমাম আলী, আমাকে একটা সন্তান দিয়ে দাও, কি বলেন এটা শিরিক কিনা? ওই শিয়ারা এরকম করে ইউটিউবে দেখা যায়, ফেসবুকে ওখান থেকে কুকুর ছাড়ে আর কি। কোন এক জায়গায় ইরানে কাবা শরীফের সদৃশ একটা ঘর বানিয়েছে, আস্তাগফিরুল্লাহ, কাবার মতো, আর ওখানে চতুর্দিকে বসে হয়তো কুকুর তওয়াফ করছে, আবার ওই রকম বসে শুধু ইয়া আলী বলছে, নাউযু বিল্লাহি মিন যালিক। আচ্ছা আরো কেউ কেউ আছে আমার দেশে, আব্দুল কাদের জিলানি বড় পীর, মাহবুবে সুবহানি দস্তগীর, বলে কিনা? সব সমস্যার সমাধানকারী নাকি আব্দুল কাদের জিলানি? সবাই একবার জোরে সুরে বলেন নাউযু বিল্লাহ। সব সমস্যার সমাধানকারী কে? রিজিকের মালিক কে? বিপদ দূরকারী কে? ভালো করে আকীদা ঠিক করতে হবে, বলবেন না আব্দুল কাদের জিলানি? বাচ্চা নাই চলে যাবেন না ওখানে আব্দুল শাহজালালের কাছে? এই সব হচ্ছে শিরক। তাহলে যাবতীয় ইবাদত কার জন্য নির্দিষ্ট? আল্লাহর জন্য। আচ্ছা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, ইউনুস আলাইহিস সালাম যখন মায়ের মাছের পেটে পাঠ করলেন, রব্বুল আলামিন তার ডাক শুনেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ কি বলেন? ফাস্তাজাবনা লাহ ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখন ইউনুস আলাইহিস সালাম আমার কাছে চাইলেন, আবেদন করলেন, দোয়া করলেন, আমি তার ডাক শুনলাম, তার দোয়া কবুল করে দিলাম, আর আমি তাকে বিপদ থেকে মুক্ত করে দিলাম, সুবহানাল্লাহ। আর কি বলেন রব্বুল আলামিন? ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এভাবেই আমি মুমিন বান্দাদেরকে, আমার প্রিয় বান্দাদেরকে আমি এভাবেই বিপদ থেকে মুক্ত করি এবং করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আল্লাহ কি বলেছেন? খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উম্মতেরা তোমরা শুনো, তোমরা নিজেরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন বললে আমি তোমাদের ডাক শুনবো না, বলেছেন নাকি? না বলেছেন? সমস্ত মুমিনদেরকে, যে মুমিন এরকম ডাকবে, আমার কাছে ডাকবে, আমাকে বলবে আমার একত্ববাদের উপর বিশ্বাস করে, আমার একত্ববাদের ধ্বনি উচ্চারণ করবে আর আমার কাছে চাইবে, আমি সব মুমিনেরই ডাক শুনবো, সুবহানাল্লাহ, আল্লাহ এটা বলেছেন, তাই না? এখন তুমি নিয়ে আসো ভাড়া করে একটু, এই পথ কেটে দিন আপনারা, বুঝতে পারছেন? আর আমাকে আর জিজ্ঞেস করবেন না এটা কি করব। অনেকে আছে সন্দেহ, এসে ভালো করে আবার জানতে চায়, তাহলে বুঝা গেল দর্শক এসে আপনি বুঝেন না আমার কথা, আমি মনে হয় অন্য ভাষায় কথা বলি আর কি, কেরালা, কেরালা ভাষায় কথা বলি, বাংলা বলি তো কোনো বুঝবেন না। খবরদার ভাড়া করার প্রয়োজন নেই, এটা হচ্ছে একটা বেদাতির তরিকা, ভালো করে বুঝবেন। তাই আল্লাহর বিধান পালন করুন, বিপদ আসলে আল্লাহকে ডাকুন, রব্বুল আলামিন আপনার ডাক শুনবে, সুবহানাল্লাহ। আচ্ছা বিপদ আসলে ডাক শুনলে, বিপদ না আসলে তো ডাক শুনে কে? আমাদের ডাক শুনে আল্লাহ। আমরা যখন আমাদের রবকে ডাকি, আমাদের রবই আমাদের ডাক শুনে, যখন দোয়া করি দোয়া আমাদের রব আমাদের দোয়া কবুল করে, সুবহানাল্লাহ। সালাত আদায় করি রব্বুল আলামিনই আমাদের সালাত কবুল করেন, ইনশাআল্লাহ কবুল করবেন। আশা আছে কিনা? তাহলে কোন রকমের ইবাদত আমরা আল্লাহ ছাড়া আর কারোর জন্য নিবেদিত করব না। জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা আসেন হাদিসের দিকে। এরপরে কি বলছেন ওই বাচ্চাকে, ছোট বাচ্চাকে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। যখন চাইবে কার কাছে? তবে যেসব কাজ আমরা করি, অনেক সময় বলি না আমার কাছে কিছু টাকা দিন বা কামাই টামাই করার জন্য, একজন আরেকজনকে জিজ্ঞেস কাছে বলি, বলাবলি করি কিনা, এটা হচ্ছে রবের নির্দেশ। কিন্তু তবুও আপনি যখন আরেকজনের কাছে কিছু চাইবেন, এর উপর আপনার ভরসা থাকবে না। ভরসা কার কার উপর থাকবে? আল্লাহর উপর থাকবে, কারণ তৌফিকের মালিক আল্লাহ, এই ব্যক্তি না। খেয়াল রাখতে হবে, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তাহলে চাইবেন রবের কাছে, রব আপনার চাওয়া কবুল করবে ইনশাআল্লাহ। এর পরে ওয়াইযাস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন সাহায্য চাইবে তখন আল্লাহরই কাছে সাহায্য চাইবে। বাচ্চা হয় না? আচ্ছা, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ তো সবাই বিশ্বাস করেন। যদি আল্লাহ না দে, বটন দাবিয়ে দিয়েছে বটন। নতুন নতুন কত কিছু শুরু হচ্ছে এখন, নতুন নতুন দিকে কেন যাবেন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বর্তমান এই সময় পর্যন্ত কত কোটি কোটি মানুষ এসেছে আমরা জানি না, সুবহানাল্লাহ। আরো কেয়ামত পর্যন্ত কত কোটি মানুষ আসবে। নতুন পদ্ধতি অবলম্বন করার কি প্রয়োজন? তোমার মধ্যে ত্রুটি আছে, এটা এই ত্রুটি দূর করার জন্য চিকিৎসা করতে পারো, কিন্তু আরেক পদ্ধতি কেন নিয়ে তুমি? কথা বুঝে আসছে? অন্য পদ্ধতি যাবেন না, নিজেরটাই কবুল। আলহামদুলিল্লাহ, রব বলেছেন লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আকাশ জমিন সাত আকাশ সাত জমিনের রাজত্ব আল্লাহর। কার রাজত্ব? আল্লাহ। আপনার নাকি? আপনি মরেন কেন? দেখলেন তো বাদশা, বাদশা আবদুল্লাহ চলে গেছেন, কত বড় ক্ষমতার মালিক ছিল, শক্তি কম ছিল তার, টাকা পয়সা বাবার কতটা, কত ইজ্জতওয়ালা। কিন্তু যখন আল্লাহ বলেছিল তা, আপনি হয়তো বলতে পারেন দেখলেন সে এত বড় লোক তো এই জন্যই তো এতদিন ঠেক থাকলো, সবাই কি একশো বছর থাকে? ও তো একশো বছর। আপনি কি এরকম বলেন? আমরা কেউ এটা বলি না, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ গরিব রাষ্ট্র, কোন কোন গরিব আছে একশো দশ পনেরো বিশ এরকম বছরের, এখনো পর্যন্ত মানে একশো পার এরকম অনেক রূপ পাওয়া যায় আলহামদুলিল্লাহ, একজন দুইজন না। তো আর এইটা আর কি, সে বাচ্চা মাত্র একশো বছর। হ্যাঁ, তাহলে ব্যাপার তার কাছে না, হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। তোমাক তোমাক তুমি কতদিন থাকবে এটা আল্লাহ লিখেছেন, তাই ওই হিসেবে তুমি থেকেছো, এর থেকে বেশি না কমও না। তাই আমাদের সকলকে মৃত্যুকে স্মরণ করা দরকার। বাদশাও থাকবে না, গরিবীও থাকবে না, ধনীমীও থাকবে না, কোটিপতি কোটিপতিও থাকবে না, সবাই শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সৃষ্টি যাই আছে সবই ধ্বংসশীল, কিন্তু যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইলে কার কাছে চাইবেন? সাহায্য চাইলে আল্লাহর কাছে। বাবার দাদা না, যেটা করা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব না, এরকম কিছু যদি অন্যের কাছে আপনি চান তাহলে এটা হবে শিরক। বুঝতে পারছেন? আপনি হয়তো মনে করেন না না, ওর কাছে পাওয়ার আছে, ও বাংলাদেশ থেকে আমার পীর সাহেব, আমার দিকে তওয়াজ্জুহ আছে, তো একটু বালা মুসিবত পড়লেই ওর কথা স্মরণ করলে আমার বালা মুসিবত দূর হয়ে যায়। কিছু লোক আছে না এরকম? আচ্ছা, আর আমার মাঠে গেছি, আরাফা হজ সম্পাদন করছে, ওখানেও বলে হ্যাঁ পীর বাবাকে ওখানে রেখেছি, ওখান থেকে হ্যাঁ তওজ্জু, তারপরে আল্লাহ কবুল করবে? নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ কি কারো মুখাপেক্ষি? বলেন তো, আল্লাহ কি কারো মুখাপেক্ষি? আল্লাহ আল্লাহ, তাই কারো আল্লাহ কারো মুখাপেক্ষি না, সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আল্লাহ, খেয়াল রাখা দরকার। إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك. জেনে রাখো সমস্ত সৃষ্টি সমস্ত উম্মাহ যদি তোমার কোনো কল্যাণ করার চেষ্টা করে তাহলে তোমার কোনো কল্যাণ করতে পারবে না, তবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন সমস্ত সৃষ্টি তোমার পক্ষে হয়ে গেছে, সবাই তোমাকে অনেক কিছু দিয়ে দিবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সবাই মিলে তোমার কোনো কল্যাণ করতে চায়, কল্যাণ করতে পারবে না, তবে ততটুকু যতটুকু আল্লাহ লিখেছেন, এর থেকে বেশি না। কত কোটি কোটি টাকা! সেদিন আমাকে একজন বললেন, দৈনিক সৌদি আরবে, সৌদিতে যতটুকু তেল উৎপন্ন হয়, 12 মিলিয়ন ব্যারেল, 12 মিলিয়ন তেল দৈনিক উৎপন্ন হয়, বের হচ্ছে সৌদি 12 মিলিয়ন। 12 মিলিয়নে কত মিলিয়ন হচ্ছে? মানে 1,20,00,000 ব্যারেল তেল তারা প্রত্যেক দিন তুলছে। টাকা কম নাকি? বাদশাহ আব্দুল্লাহ কি রাখতে পারেছে? রাখতে পারেনি। তাহলে পয়সা, এ তো পয়সা করতে পয়সা পয়সা পয়সা পয়সা করতে করতে নামাজও নাই। আস্তাগফিরুল্লাহ, শুধু পয়সা আর পয়সাই। এখানে যদি কিছু মানুষকে আজকে জিজ্ঞেস করি কয়জন সালাত পড়ছো পাঁচ ওয়াক্ত, আল্লাহ আলাম কতজন বের হবে? ভয় করো আল্লাহকে, মরতে হবে, মারা যাওয়ার পরেই সুযু শুরু হয়ে যাবে পিঠাই, যদি আল্লাহ মাফ না করেন, ঠিক না? ঠিক, কারণ ক্ষমা করার মালিক আল্লাহ। তাই আমি বললাম, যদি আল্লাহ মাফ না করে, যেভাবে আমরা জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কবর আযাব আছে কিনা, তাই সালাত না পড়ে আল্লাহর ওলি হবেন না, কারণ আল্লাহ ওলি হওয়া যায় না। তো আপনি কিরকম বলবেন যে আল্লাহর ওলি? দুঃখের ব্যাপার হলেও সত্য, অনেক ভণ্ড আছে বাংলাদেশ, নমাজ টমাজ কিছুই নাই, তবু মানুষ বলে হ্যাঁ এটা ওলি। বললাম আমি, এটা ওলি ঠিকই আছে, এটা হচ্ছে শয়তানের ওলি। কার ওলি? ওলি মানুষ, আল্লাহ লাগানো এটা জায়েজ না এদের ক্ষেত্রে। বলবেন না ঠিক, হ্যাঁ এটা শয়তানের ওলি, সহ। যদি বলেন আপনি শয়তানের ওলি, ঠিক আছে, কিন্তু আল্লাহর ওলি ভুলেও যেন আমরা বের না করি। এটা কিসের ওলি? শয়তানের ওলি। এই وَإِنِ اجْتَمَعُوا عَلَىٰ أَن يَضُرُّوكَ بِشَيْءٍ لَّمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ। ওই বাচ্চাকে শিখাচ্ছেন তকদির, যদি সমস্ত সৃষ্টি তোমার অকল্যাণ করার জন্য জড়ো হয়ে যায় তাহলে তারা সবাই মিলে তোমার কোনো অকল্যাণ করতে পারবে না, তবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। সুবহানাল্লাহ, তকদিরের উপর বিশ্বাস থাকতে হবে, আল্লাহ যা লিখে রেখেছেন তাই। সহ তো লাভ লোকসানের মালিক অমুক আর তমুক না, লাভ লোকসানের মালিক আল্লাহ, লাভ লোকসানের মালিক আল্লাহ রসুল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ লোকসানের মালিক না, বুঝতে পারছেন? তো আলী কিরকম? আলী রাদিয়াল্লাহু আনহু না, আবু বকর না, উমর না, উসমান না, রাদিয়াল্লাহু আনহু আজমাইন, কোন সাহাবী না, কোন তাবিঈ না, কোন তাবে তাবিঈ না, কোন ওলি না। আল্লাহর ওলি যদি হয়, আর শয়তানের ওলিদের তো আর কোনো কথাই নেই, এটা হচ্ছে ভণ্ড বেলকিবাজ, ওদের কাছে যাওয়াই যায় না, বুঝতে পারছেন? শয়তানের ওলি যারা ওদের কাছে যাবেন না। আপনি দেখতে পাচ্ছেন ও আল্লাহর আল্লাহর বিধিবিধান পালন করে না, ও কিরকম হলো আল্লাহর ওলি? ও হচ্ছে শয়তানের ওলি। এরকম লোকজনের কাছে আপনারা যাবেন না, যাবেন আগে ভাগে দেখবেন, বলবেন ওখানে গেলে আমার জিনিসটা পেয়ে যাব, বাবা বের করে দিবে, না হাদাস শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, কলমগুলি তুলে নেওয়া হয়েছে আর কাগজ শুকিয়ে গেছে, খালাস কাগজ শুকিয়ে গেছে, এটা হলো তকদির। যাই হোক, এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে বাচ্চাদেরকে তালিম দেওয়া উচিত, শিখানো উচিত, দিনই বিষয়ে শিখাবেন। কি সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আব্দুল্লাহ বিন আব্বাসের সামনে পেশ করেছেন, আর আব্দুল্লাহ বিন আব্বাসই আমাদের সামনে এই হাদিসটি পেশ করলেন। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে শিখিয়েছেন এই কথাগুলি, আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমাদের কাছে এই হাদিসটি পেশ করে গেছেন। আল্লাহ আমাদের সকলকে হক জেনে হক মানার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ হালাল বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, হালালের উপর চলার তৌফিক দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও, হারাম কামাই থেকে আল্লাহ তুমি আমাদেরকে দূরে রাখো আর দূরে থাকার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আমাদের জানে মালে বরকত দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবরের আযাব থেকে নাজাত দাও। আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম হক করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো। আয় আল্লাহ মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো। আল্লাহুম্মা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাদের সন্তানদের হেফাজত করো, তাদেরকে দিনদার পরহেজগার বানাও, কোরআন সুন্নাহর অনুসারী বানাও, আমাদের সকলকে তুমি কোরআন এবং সুন্নাহর অনুসারী বানাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরা।